والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. যেকোনো আমল আমরা করি, নিয়ম হলো আমলটা যেন চালু থাকে, আমল যেন বন্ধ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমল শুরু করতেন এটা আর ছাড়তেন না। তাই আমল কমই হোক, যেমন চাষের সালাত পড়ছেন দু রাকাত নিয়মিত করতে, নিয়মিত করা উচিত। তাহাজ্জুদের সালাত লম্বা পড়েন না, অল্প অল্প পড়েন, নিয়মিত। একদিন অনেক পড়লেন পরে বাকি নাই, এরকম হওয়া থেকে যে আমল অল্প হয় ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। হাফিজ মনজুর রহিমাহুল্লাহ এখানে কয়েকটি হাদিস একত্রে পেশ করছেন। عن عائشة رضي الله عنها قالت كان لرسول الله صلى الله عليه وسلم حصير وكان يحجره بالليل فيصلي عليه ويبسطه بالنهار فيجلس عليه. عائشة رضي الله عنها برنكر الله رسول صلى الله عليه وسلم شاتايتين انت حصير راتي تيني وشاتر نججن ركديتن. আর অন্য ব্যাখ্যা যে ওইটা দিয়ে একটু হুজরার মতো বানাতেন, রুমের মতো আর কি, চতুর্দিকে গ্রাও করে ফয়সাল্লি আলাইহি, আর ওখানে নামাজ পড়তেন অথবা এর উপর নামাজ পড়তেন। ওয়াবসুতুহু বিন-নাহার ফায়াজলিসু আলাইহি, আর দিনে ওইটা দিচ্ছে ওর উপর বসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে দেখেন তো আল্লাহ রাসূল চাটাইয়ের উপর বসতেন, আর আপনারা বসে আছেন কোথায়? হ্যাঁ, দুতলায়, আবার কার্পেটের উপর। অন্যদিকে দেখেন এসি চলছে, আমি বসে আছি কুরসির উপর, আবার খুব উন্নত কুরসি, সামনে টেবিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকের দিকে একটু তাকালে আমরা কোন অবস্থায় আছি, তবু আল্লাহ শুকুর নেই, হাসবুনাল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল। চটাই এত কদর হাসির, দিনে এটা বিছের উপর বসতেন। فجعل الناس يثوبون الى النبي صلى الله عليه وسلم يصلون بصلاته حتى كثر, তখন লোকজন যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম রাতে সালাত পড়েন, তো লোকজন নবী করিম সাল্লামের দিকে আসতে লাগলো, নবী করিম সাল্লামের সালাত দেখে তারাও সালাত করতে লাগলো, এমনকি অনেক বেশি হয়ে গেছে লোক সংখ্যা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে মুখ করে বললেন, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুন, হে লোকজন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করো, খুদমের আমাদ না তুতুক, তোমাদের তাকত অনুযায়ী সাধ্য অনুযায়ী আমল করো। এরকম না একদিন খুব বেশি কষ্ট পরে না, প্রশান্তির সাথে আমল ইবাদা, অতিরিক্ত ইবাদত নাই যে সারা রাতে ইবাদত হিলহুল মারবে আর সবচেয়ে আস্তাগফিরুল্লাহ, কিংবা সারা রাত সালাত পড়বে, হিলহুল না, বেদাতি না, স্বাভাবিক ভালো তরিকাই সারা রাতে বাদ, এটি না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। তারপর বললেন, ফা ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ বিরক্তি বোধ করেন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্তি বোধ করবে না। এর মানে কি? তাই ফা ইন্নাল্লাহ লা ইয়ামাল হাত্তা তামাল্লু, ফলাল আমাদের ইয়ে আসে না, ক্লান্তি আসে না, তার মানে তোমরা যখন তোমাদের যখন মেলা ক্লান্তি আসবে, বিরক্তি আসবে, তখন আল্লাহর বিরক্তি অনুমোদ হয়, অনুভব হয়। এই যে কথা কোন কোন আলেম বলেছেন, তার মানে এটা আল্লাহর শান অনুযায়ী কিরকম বিরক্তি আমরা বুঝি না, যেভাবে আছি ওইভাবে মানতে হবে। আলহামদুলিল্লাহ ব্যাখ্যা বুঝে না হলে যেভাবে আছে এটি শেখ ইবনে বাজ দেখলাম রহিমাহুল্লাহ, আর স্থায়ী ফতোয়া বলে ফতোয়া এরকম। আর আরেকটা মানে তোমরা যতক্ষণ পর্যন্ত আমলে থাকবে আল্লাহ তোমাদের আমল লিখতে থাকবেন, আমাদের আমল শেষ, অনেকও শেষ, যুক্তি ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমাদের উচিত আমরা আমল করব নিয়মিত, অল্পই হোক। এরপর বলছেন ও ইন আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে ওই আমলই সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়, চাই ওই আমল কমই হোক না কেন। এরপরে একটি রিওয়ায়াত পেশ করছেন, ফি রিওয়ায়াতিন ওয়া কানা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলু আমালান আসবাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লোকজন যখন কোনো আমল করতেন এর উপর প্রতিষ্ঠিত থাকতেন, ছাড়তেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল করতেন এটা ছাড়তেন না, নিয়মিত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যোহরের সুন্নত মিশে গেছে লাস্টের দুই রেখা, পরে স্মরণ হয়েছে আসর পর পড়লেন, আসর পর কাজা আদায় করলেন, তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই রেখা পড়তেন, নিয়মিত দুই রেখা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ শুরু করলে এটা ছাড়তেন না, আমল শুরু ছাড়তেন না। আর আমাদের দেখবেন কিছু কিছু লোক এরকম আছে কিছু করলো পরে বাদ, তাই যেসব আমল জরুরি ফরজ তো পড়বেই, নফল নামাজ অল্প পড়ে অসুবিধা নেই, সকাল সন্ধ্যার আজকার নিয়মিত পড়ে, সবসময় তসবিহ জমে এটা কোনো জরুরি না, কিন্তু যে আমল করবেন অল্পই হোক ওইটা যেন সাবিত থাকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই জন্যই অন্য রিওয়ায়াত বলছেন ওফি রিওয়ায়া قالت ان رسول الله صلى الله عليه وسلم سئل اي الاعمال احب الى الله قال ادومه وان قل. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়। কথা বুঝলেন? এমনি ভাবে আরো আহাদিস আছে এখানে, বলছেন ওফি রিওয়ায়াতিন আন আলকামা قال سألت عائشة كيف كان عمل رسول الله صلى الله عليه وسلم, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি রকম ছিল, হাল কান ইয়াকুসু শাইআন মিন আল আইয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনের জন্য বিশেষ কোন আমল কি রাখতেন যে এই দিনে এরকম বিশেষ আমল এটা এটা? তখন তিনি বললেন, লা, সব দিন তার কাছে সমান ছিল, লা, কান আমালুহু দীমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নিয়মিত ছিল, এটা হল কান আমালুহু দীমা, নবী করিম যে কোনো আমল করতেন এটা সব সময়, মানে এই দিনের জন্য বেশি বিশেষ করে এটার জন্য বেশি করে রাখলাম এটা, লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দীমা ছিল, নিয়মিত আমল করতেন। ওয়াইয়ুকুম ইস্তাতিউ মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাতিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতে তোমাদের মধ্যে থেকে কে এরকম পারবে, স্বাভাবিক ছুটে যাবে। বুঝাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো তোমাদের মধ্যে ফরক হবে, কিন্তু নবীর ফরমান অনুযায়ী কোন আমল সর্বোত্তম যে আমল নিয়মিত করা হয়, চাই ওইটা কমই হোক, আমরা চেষ্টা করবো অল্পই আমল করি যেন এটা নিয়মিত হয়। আর এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন, আর যে আমল করে এটা যেন নিয়মিত করতে পারি সেই তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।